পিস টিভি বাংলা, মানবতা সমাধান। মুল আরফতুল্লাহ রাব্বি আশরাকান নূরু ফি কলবি মালা আল বিশরু হায়াতি ইল্লা আদা আল্লাহ রাব্বি আলি ওয়ানাই ইয়া নাফাউজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, তার কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, একমাত্র যিনি রাসূল সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। শেষ নবী তিনি, তারপরে কোনো নবী আসবেন না, কোনো নতুন দিন আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই দিন মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। আজকে তাফসীর করব সূরা আম্বিয়ার আয়াত নম্বর 62 থেকে। মহান আল্লাহ এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, তার জাতির সাথে যা ঘটেছিল তা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মেলার দিনে তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিল, একটি বড় মূর্তি ছাড়া। তারপরে তারা খোঁজ খবর শুরু করলো যে কে ভাঙলো। ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করা হলো, লোকেরা বলল তার দ্বারাই এ কাজ হতে পারে, কারণ সে এই সমালোচনা করত। কালু, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবদেবীর সাথে, আমাদের উপাস্য মাবুদদের সাথে এই কাজটি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, কালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই কাজ করেছে তাদের এই যে বড়, তোমাদের যে বড় দেবতা, এই করেছে, বড় উপাস্য সেই করেছে। ফাসআলুহুম, তাদের জিজ্ঞেস করো, ইন কানু ইয়ান্তিকুন, যদি তারা বলতে পারে, তোমাদের এই সব দেবদেবীকে জিজ্ঞেস করো, যেহেতু তোমরা তাদের পূজো করছো, সুতরাং যাদের পূজা করছো তাদের কাছে কিছু আশা নিয়ে পূজো করছো, যখন আশা আকাঙ্ক্ষা রাখছো তো তাদেরকে জিজ্ঞেস করো যে তাদেরকে কে ভাঙলো। আর এই বড়কে জিজ্ঞেস করো যে বড় কি করছে, পাহারা দিচ্ছে না দিচ্ছে না, রক্ষা করলো না কেন, জিজ্ঞেস করো। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই কাজ করেছে তাদের এই বড়। এই কথাটিও বাহ্যিক কি ছিল, মিথ্যা ছিল, কিন্তু আসলে মিথ্যা কথা নয়। এর একটি অর্থ হচ্ছে তাদের বড়, আর তাদের বড় এই বড় দেবতা নয়, বরং তাদের বড় ইব্রাহিম। কারণ ইব্রাহিম কথা বলতে পারে, এব্রাহিম ভাঙতে পারে, এব্রাহিম গড়তে পারে, এব্রাহিম চলাফেরা করতে পারে, এব্রাহিম যথাসাধ্য তার যতটা ক্ষমতা আছে উপকার অপকারও করতে পারে, আর এরা তো কিছুই করতে পারে না। তাহলে এব্রাহিম তাদের চাইতে বড়, যে তাদের বড় যে সে করেছে, অর্থাৎ আমি করেছি। আর কেউ কেউ তাফসীর করেছেন যে এইভাবে বোঝাতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে তাদেরকে জিজ্ঞাসা করো, তারা যদি বলতে পারে তাহলে তাদের বড় দেবতা করেছে, আর যদি বলতে না পারে তাহলে অন্য কেউ করেছে, সেটা আমি। তাহলে আসলে মিথ্যা ছিল না। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, তারা যদি বলতে পারে তাদের জিজ্ঞাসা করো, যদি বলতে পারে তাহলে তাদের বড় করেছে, বড় দেবতা করেছে, আর বলতেই যখন পারে না তাহলে তাদের বড় দেবতা করেনি, অন্য কেউ করেছে। কিন্তু ওরা বাহ্যিক বুঝলো যে ইব্রাহিম এখানে কি বলল, যে আমাদের বড় দেবতা করেছে। এই দুটি মিথ্যা কথা ছিল আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর দিনের উদ্দেশ্যে খালিস, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খালিস, এবং আল্লাহ পাকের দিনের স্বার্থে, তৌহিদের স্বার্থে। পক্ষান্তরে আরেকটি যে মিথ্যা কথা বলেছিলেন তিনি বাহ্যিক, সেটা সম্পর্কে তিনি বাহাদিসে রয়েছে যে সেটা তার নিজের জন্য বলেছিলেন। নিজের জন্য মানে তাতে একটা নিজের অংশ ছিল সেই জন্য, নিজের পার্থিব একটা উদ্দেশ্য ছিল সেই জন্য বলেছে, না হলে সেটাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ছিল। আর সেই ঘটনা সহিহ বুখারীতে রয়েছে যে যখন তিনি সফর করে যাচ্ছিলেন শাম দেশে ইরাক থেকে, তখন জালেম শাসক সেখানকার দেখলো যে এক সুন্দরী রমণী যাচ্ছে, তার সাথে একজন পুরুষ লোক রয়েছে, ধরিয়ে আনা হলো তাদেরকে। আর সেই জালেম শাসকের বদ চরিত্র ছিল যে কোনো সুন্দরী রমণী পেলে তাকে হরণ করত, যদি স্বামী হয় তাহলে খুন করবে তারপর হরণ করবে, আর যদি ভাই হয় সাথে কোনো পুরুষ তাহলে তো বাঁচতে পারবে। তাহলে পরিচয় যদি দেওয়া হয় সেখানে, ইব্রাহিম এভাবে পরিচয় দেন যে আমার স্ত্রী, তাহলে তাকে খুন করে দেবে এই জালেম শাসক। তখন তিনি বলেছিলেন নিজ স্ত্রী সারাকে যে দেখো সারা, পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠাকারী, শিরক মুক্ত, তোমার আর আমার ছাড়া, আর আমার ভাসতে এই লূত আলী সাল্লাম ছাড়া আর কেউ নেই, সমস্ত মুশরিক বহুত্ববাদী, সুতরাং আনতে উক্তি ফিল ইসলাম, তুমি আমার দিনই বোন, এ অর্থে তুমি বোন। এই জন্য যখন জিজ্ঞাসা করবে তোমাকে অথবা আমাকে, বলবো যে তুমি আমার বোন। যখন জিজ্ঞাসা করা হয়েছে ইব্রাহিম আলী সাল্লামকে জালেম শাসকের পক্ষ থেকে, তখন তিনি বলছে এটা আমার বোন। আসলে এটা কি মিথ্যা কথা? কিন্তু বাহ্যিক যে শুনলো জালেম শাসক সে বুঝলো যে আসলে বোন, কিন্তু তিনি উদ্দেশ্য করে এটা আমার দিনই বোন, যেমন আপনারা আমার দিনই ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এরশাদ করছেন যে ফারাজাউ ইলা আনফুসিহিম, তখন ইব্রাহিমের জাতিরা লজ্জিত হইল, নিজের দিকে ফিরে আসলো, অর্থাৎ মনে মনে চিন্তা করতে বাধ্য হইল। ফাকালু, একটু চিন্তা করার পর ফাকালু ইন্নাকুম আন্তুমুজ জালেম, দেখো তোমরাই জালেম, তোমরাই জালেম। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, অতঃপর তাদের মাথা হেঁট হয়ে গেল। কি জবাব দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তোমাদের দেবদেবী বলে না কেন, তাদেরকে জিজ্ঞেস করো, এর জবাব কি দেবে? লাকাদ আলিমতা মা হাওলা ইয়ান্তাকুন, আর কোনো জবাব পেল না। দেখো ইব্রাহিম, তুমি তো ভালো করেই জানো যে আমাদের এই সব উপাস্য দেবদেবী কথা বলতে পারে না, ওরা তো জানো, তারপরে কেন বলছে যে ওদেরকে জিজ্ঞেস করো, ওরা কি বলতে পারবে? স্বীকার করলো, তাহলে পত্তলিক মুশরিক অঙ্গীকার করলো, স্বীকার করলো যে কথা তোমার সত্য, এরা বলতে পারে না। কালা, তখন সুযোগ পেলেন দাওয়াত দেওয়ার সত্য দিনে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আফা তাআবুদুনা মিন দুনিল্লাহ, তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজো করছো, মালা ইয়ানফাউকুম শাইয়া, যারা তোমাদের কোনো উপকারে আসতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, আর তোমাদের কোনো অপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কথাই বলতে পারে না যেখানে, তাহলে তোমাদের কি আর উপকার করবে আর অপকার করবে? উফফিল লাকুম, ধিক তোমাদের, ওয়ালেমা তাআবুদুনা মিন দুনিল্লাহ, আর ওই সবের জন্য ধিক যে সবকে পূজো করছো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া সব কিছু অসহায়। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝার চেষ্টা করো না? দেখলো যে এতে ইব্রাহিমকে ঠেকানো যাবে না, এখন বল প্রয়োগ করতে হবে। আর সমস্ত বাতিল পন্থীদের যুগে যুগে এই অস্ত্র রয়েছে, প্রথম ঠাট্টা বিদ্রুপ করেছে, হেউ প্রতিপন্ন করেছে, হেউ প্রতিপন্ন করে যখন ঠেকাতে পারেনি তখন প্রলোভন দিয়েছে, প্রলোভন দিয়েও হইল না, লোবলালো শত সে আসলো না, ছাড়তে চায় না, তখন ধমক দিয়েছে, ধমক দিয়ে যদি না হয় তো খুন করার চেষ্টা করেছে। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সিরাত জীবনে পড়ে দেখুন এই অবস্থায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও এরা তাই করেছিল। কালু, তখন তারা বলল হাররে কুহু আনসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে জ্বালিয়ে মারো, একে আগুনে পোড়াতে হবে, অনসুরু আলিহাতাকুম, তোমাদের দেবদেবীর সাহায্য করো, না হলে আমাদের ধর্ম রক্ষা হবে না, আমাদের দেবদেবীর সুরক্ষা হবে না, ইন কুনতুম ফাইলিন, যদি করতে চাও তাই করো। যখন এই রকমের সিদ্ধান্ত নিল আর বিশাল আগুনের ব্যবস্থা করল, গর্ত খনন করে আর তাতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে সম্বোধন করে বললেন যে আগুন, তোমার প্রকৃতি হচ্ছে যে কোনো ব্যক্তিকে জ্বালিয়ে দেওয়া, কিন্তু এই ব্যক্তিকে ইব্রাহিমকে জ্বালানো চলবে না, বরং এর জন্য ঠান্ডা হয়ে যাও। কালু হাররে কুহান সুরু আলিহাত মিন কুনতু ফাইকুল না, তখন আল্লাহ পাক বলছেন, আমি তখন বললাম ইয়া নারু হে আগুন, কুনি বারদান, তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যেও না যে আবার ঠান্ডাতে মরে যায় ইব্রাহিম, কষ্ট পায়। ও সালামান আলা ইব্রাহিম, আর ইব্রাহিমকে নিরাপদ রাখো। ও আরাদু বিহি কাইদান, তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ষড়যন্ত্রের চেষ্টা করেছিল, ধ্বংস করার চেষ্টা করেছিল। ফাজা আল্লাহুমুল আখসারিন, কিন্তু তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করে দিয়েছিলাম অধিক। ওয়া নাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদি আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, তারপর আল্লাহ পাক লুত আলাইহিস সালামের কথা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি মুক্তি দিয়েছি আর লুত আলাইহিস সালামকেও, ইলাল আরদ, সেই ভূমির উদ্দেশ্যে সেখানে তারা হিজরত করে চলে গেলেন। যখন দেখা গেল যে ইরাকে, কারণ আসল বাসস্থান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতার বা বংশধরের ইরাক, ইরাকে আর থাকার সম্ভাবনা বাড়ি থেকে তাড়িয়ে দিল বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালাম তখন লুত আলাইহিস সালাম ভাইপো আর সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাথে নিয়ে হিজরত করলেন শাম দেশের উদ্দেশ্যে, প্যালেস্টাইনের উদ্দেশ্যে। শাম বিরহত শামের অন্তর্ভুক্ত ফিলিস্তিন, আজকাল যদিও শাম মানে সিরিয়া বলা হচ্ছে, কিন্তু তখনকার বড় শাম, তাতে কয়েকটি দেশ সামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই ভূমির উদ্দেশ্যে আমি পাঠিয়ে দিলাম এবং তাদেরকে মুক্তি দান করলাম, যেই ভূমিতে আমি বরকত রেখে দিয়েছি বিশ্ব জাহানের লোকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মাক্কাতুল মুকাররমায় বরকত রেখেছেন, মদিনা মুনাওয়ারায় বরকত রেখেছেন, তেমন ফিলিস্তিনের ভূমিতে, প্যালেস্টাইনের জমিনে, বাইতুল মুকাদ্দাসে এবং তার আশেপাশেও বরকত রেখেছেন। এ কথা আয়াত দিয়ে এবং এছাড়াও আরও আয়াত রয়েছে সেসব দিয়ে স্পষ্ট হয়, কারণ এই ভূমি হচ্ছে আরদুল আম্বিয়া, বহু নবী রসুলগণের ভূমি দেশ। আল্লাহ ফাকর রব্বুল সেখানেও বরকত রেখেছেন, আর সেখান দিয়ে আল্লাহ ফাকর রব্বুল আলমী নবী করিম সাল্লাহ সাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা, যেখানে কষ্ট সেখানে আল্লাহ পাকের উপহার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পরীক্ষায় পাশ করলেন, অটল, নিজের সত্য দিন থেকে আগুনে জ্বলে যাব কিন্তু না বিচলিত না, তখন আল্লাহ পাক তাকে দান করলেন ইসহাক। সারার পেট থেকে ইসহাকের জন্ম হলো আলাইহিসসালাম। ওয়া ইয়াকুবা, এবং ইয়াকুবকেও দান করলেন নাফেলাতান, অতিরিক্ত, ইয়াকুব পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক অগ্রিম সুসংবাদ দিলেন যে ইয়াকুবের পরে আমি ওয়ারাই ইসহাক ইয়াকুব, দেখো ইসহাককে তো এখন দিলাম কিন্তু ইসহাকের পরে আবার ইসহাকের ছেলে ইয়াকুবও হবে আর তারা সকলে নবী হবে। অকল্যাণ যা আল্লাহ সালেহীন, আর প্রত্যেককে আমি সৎকর্মশীল বানিয়েছি। আল্লাহ পাক তারপরে আল্লাহ আইম্মাত ইয়াহদুনা বি আমরিনা, আর এদের সবাইকে আমি ইমাম বানিয়েছি, নেতৃত্ব দান করেছি, হিদায়তের ইমাম, দিক নির্দেশনার ইমাম, যারা আমার নির্দেশ মোতাবেক দিক নির্দেশনা দিত, মানুষকে হিদায়ত দিত। ওয়া ওহাইনা ইলাইহি ফিআল খায়রাত, আর তাদেরকে আমি জানিয়েছিলাম ওহির মাধ্যমে ভালো কাজের কথা, যে ভালো কাজ নিজেরা করো, অন্যকে ভালো কাজের জন্য উৎসাহিত করো। ওয়া ইকামাস সালাত, সালাত কায়েম করার কথা, নামাজ পড়ার কথা। ওয়া ইতাআ যাকাত, আর যাকাত প্রদানের কথা। ওয়া কানু লানা আবেদিন, আর এরা সকলে আমার ইবাদত গুজার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণের প্রশংসা করে বলছেন যে তারা সৎকর্মশীল ছিলেন, ভালো কাজ করতেন, আর তারা সালাত কায়েম করতেন। তাহলে নামাজ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, ইসহাক ইয়াকুবের জামানায় ছিল, আর যাকাতও ছিল। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে, আজানের কি তাৎপর্য, আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে, জীবনে সফলতা কিভাবে আসবে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কেউ যদি সিয়াম পালন করে, কেউ যদি হজ করে, আল্লাহ তাআলা কিসে খুশি হন, মেসওয়াক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজায়েলে আমল প্রতি বুধবার সন্ধ্যা 5:30 আর পুনঃ সম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9:00 আর পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপন। যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আবার ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 74-এ, ওয়ালুতান আতাইনা হুকমা ওয়া ইলমা ওয়া নাজ্জাইনাহু মিনাল ক্বারিয়াতি আল্লাতী কানাত তা'মালুল খাবায়েসা ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন। আর স্মরণ করো লুত আলাইহিস সালামের কথা, তাকে আমি বিচার শক্তি দিয়েছিলাম, হুকমান ওয়া ইলমান, এবং জ্ঞানও দান করেছিলাম, আল্লাহ প্রদত্ত জ্ঞান, ওয়াহির জ্ঞান। ওয়ানাজ্জাইনাহু, এবং তাকে মুক্তি দিয়েছিলাম সেই জনপদের অধিবাসীদের থেকে, আল্লাতী কানাত তা'মালুল খাবায়েস, যেই জনপদের লোকেরা নোংরা অশ্লীল কাজে লিপ্ত ছিল। এদের কুফরি আর শিরকের সাথে সাথে আরেকটি বদচরিত্র ছিল যা এর পূর্বে কোনো জাতি করেনি, তা ছিল সমকামিতা, পুরুষে পুরুষে যৌন সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম কাজকে খাবায়েস, নোংরা কাজ, নিকৃষ্ট কাজ, অশ্লীল কাজ বলে আখ্যায়িত করেছেন। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, নিশ্চয় এরা বড় খারাপ আর পাপাচারী জাতি ছিল। ওয়াদখাল্লাহু ফি রাহমাতিনা ইন্নাহু মিনাস সালেহিন, এবং তাকে আমার রহমতে দাখিল করেছিলাম কারণ সে নেক সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল। তারপরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কথা সংক্ষেপে বর্ণনা করেছেন, ওয়া নূহান, আর স্মরণ কর নূহ আলাইহিস সালামকে, ইজ নাদা মিন কাবলু, যখন এর পূর্বে সে আমাকে ডেকেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, ফাস্তাজাবনা লাহু, তখন তার দোয়া শুনেছিলাম। নূহ আলাইহিস সালামের দোয়ার কথা সূরা নূহ, একটি সূরার নামই নূহ রয়েছে, তাতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ফানাজ্জাইনাহু, তখন তাকে মুক্তি দিয়েছিলাম, ও আহলাহু, তার পরিবারকে, অর্থাৎ তার পরিবারের যারা মমিন ইমানদার ছিল তাদেরকে, তার ছেলেরা, তার স্ত্রী ইমানদার ছিল না। তার পরিবার মানে এখানে স্ত্রীকে তাহলে বোঝানো হয়নি, বরং পরিবারের ওই সব সদস্য যারা মমিন ছিল, ইমানদার ছিল। নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম, মিনাল কারবিল আজিম, মহা বিপদ থেকে, যখন বিশাল ধরনের বন্যা আল্লাহর পক্ষ থেকে আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্তি দান করেছিলেন। ওয়ানাসারনাহু মিনাল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আর তাকে সাহায্য করেছিলাম ওই সম্প্রদায় থেকে রক্ষা করতে যেই জাতি, যেই সম্প্রদায় তাকে মিথ্যা মনে করেছিল, আর কাযযাবু বিআয়াতিনা, আমার বিধানকে অস্বীকার করেছিল। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাআগরাকনাহুম আজমাইন, এরা বড়ই খারাপ জাতি ছিল, নূহ আলাইহিস সালামের জাতি বড়ই খারাপ জাতি ছিল, সুতরাং তাদের সকলকে আমি পানিতে নিমজ্জিত করেছিলাম, পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলাম। এরপর আল্লাহ পাক দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের একটি বিচারের কথা উল্লেখ করেছেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইজ ইয়াহকুমান ফিল আরস, আর স্মরণ করো যে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম ইজ ইয়াহকুমান ফিল হারস, যখন তারা বিচার করছিলেন উভয়ে একটি ক্ষেত সম্পর্কে, জমিতে অন্যের একজনের জমি আর আরেকজনের ছাগল বা মেষ চড়ে গিয়েছিল, ইজ নাফাসাত ফিহে গানামুল কম, যখন কোনো একজন সেই জাতির কোনো একজনের ছাগল বা মেষ চড়ে গিয়েছিল, প্রবেশ করেছিল, ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, আল্লাহ বলছেন তাদের এই বিচার আমি প্রত্যক্ষ করছিলাম। বিচার আসলো এরকম, একজনের মেষ বা ছাগল আর একজনের জমিতে খেতে ফসলে চড়ে গেছে। দাউদ আলাইহিস সালাম প্রথম বিচার করলেন, ক্ষতিপূরণ হিসাবে তোমার ছাগল বা মেষ এই জমিওয়ালাকে দিয়ে দিতে হবে, তাহলে এই ব্যক্তি ছাগলওয়ালা তার ছাগল থেকে বা মেষ থেকে বঞ্চিত হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম এই বিচার সম্পর্কে জানতে পেরে বলেন, যুবক মানুষ বলেন যে আমি এর চাইতে ভালো বিচার করতে পারবো। কি বিচার? বলছে আমি এর বিচার করব যে এক কাজ করা হোক, জমিওয়ালাকে ছাগল দিয়ে দেওয়া হোক, সেই ছাগল থেকে উপকৃত হোক, দুধ পান করুক, উপকৃত হোক, আর জমি দিয়ে দেওয়া হোক ছাগলের মালিককে, যাতে করে এই জমিকে সেচ করে, জমির যত্ন করে, এই ফসলকে সাবিক করে দেয়, যেমন ছিল তেমন অবস্থায় করে দেয়, তারপরে যখন সাবিক অবস্থায় ফিরে আসবে জমির ফসল, তখন ছাগল ফিরিয়ে দেবে, তাহলে ছাগলওয়ালা ছাগল থেকে বঞ্চিত হলো না। আগের বিচারের তুলনায় এই বিচার বেশি সুন্দর হলো, যদিও দুটোই বিচার ঠিক, কোনোটাতে জুলম নেই, ক্ষতিপূরণ হিসাবে সেই ছাগল দেওয়া হয়েছে। তো এই বিচার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাফা হামনা সুলাইমান, অতপর সুলাইমান আলাইহিস সালামকে আমি বুঝার জ্ঞান দান করেছিলাম অধিক, ওয়াকুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা, আর প্রত্যেককে, দাউদকে, সুলাইমানকে, বাপ বেটা উভয়কে আমি বিচার শক্তি দিয়েছিলাম এবং জ্ঞান দান করেছিলাম। ওয়াসাক্ষারনা মা দাউদ আল জিবাল, এবং দাউদ আলী সালামের সাথে পাহাড় পর্বতকে আমি অনগত করে দিয়েছিলাম। ইউসাব্বিহনা ওয়াত্তাইর, পাহাড় পর্বত এবং পাখিরাও তার সাথে তাসবিহ পাঠ করতো, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করত। দাউদ আলী সালাম যখন জবুর তেলাওয়াত করতেন, যখন তাসবিহ করতেন, তখন পাহাড় তাসবিহ করত, পাখি তাসবিহ করত। ওয়াকুন্না ফাইলিন, আর আমি এটা করতে সক্ষম। ও আল্লাম না হুসান আতাল্লাবুসিল্লাকুম লেতোহসেনাকুম বাসকুম ফাহলান্তুম শাকিরুন। আল্লাহ পাক বলছেন, আর আমি দাউদ আলহি সালামকে তোমাদের জন্য পোশাকের কারিগরি শিখিয়েছিলাম, পোশাক তৈরি করার কারিগরি শিখিয়েছিলাম। লেতোহসেনাকুম বাসকুম, যাতে করে তোমাদের রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে তোমাদের সুরক্ষার ব্যবস্থা হইতে পারে। বর্ম লোহাকে তার জন্য মোমের মতো করে দিয়েছিল, যেমন মোমকে হাতে নাড়াচাড়া করেন ওই রকমই করে দেওয়া হয়েছিল। সেটাকে নেড়ে চেড়ে বিনা কোনো আগুনে জ্বালিয়েই তিনি বর্ম তৈরি করতেন। ফাহাল আন্তুম শাকিরুন, তাহলে কি তোমরা আল্লাপাকের শুকরিয়া আদায় করবে? এসব আল্লাপাক করেছেন। বলে সুলাইমান আর রিহা, এইরকমই সুলাইমান আলী সালামের অনগত করে দিয়েছিলাম বাতাসকে। আসেফা, প্রচণ্ড বেগে বাতাস চলছে, কিন্তু সুলাইমান আলী সালামের অনগত বাতাস, যেই দিকে যেই গতিতে ইচ্ছা তিনি চালাবেন, এবং বাতাস তাকে তার সিংহাসন সহ এবং তার সহচর সাথী সঙ্গী সহ উড়িয়ে নিয়ে যেত। আল্লাপাক অন্য আয়াতে বলেছেন, গদুয়াহা শাহরুন ও রাওয়াহা শাহরুন, সকালবেলা এক মাসের পথ অতিক্রম করতেন সুলাইমান আলাইহিস সালাম, ভ্রমণ করে আসতেন হাওয়াকে, আর বিকালবেলা এক মাসের পথ সফর করে আসতেন, ঘুরে ফিরে আসতেন। তাজরিবি আমরেহি ইলাল আরদি আল্লাতি বারাকনা ফিহা, তার নির্দেশে, সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তা প্রবাহিত হইতো, বাতাস প্রবাহিত হইতো ওই ভূমির উদ্দেশ্যে, যেই ভূমিতে আমি বরকত রেখে দিয়েছি। ইচ্ছা করতেন প্যালেস্টাইন যাব, চলে যেতেন প্যালেস্টাইন, নিজ এলাকা থেকে আরেক জায়গায় যাব, আরেক জায়গায়, যেখানে ইচ্ছা চলে যেতেন। ওয়াকুন্না বিকুল্লি শাইইন আলেমিন, আর আমি প্রত্যেক বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানী। আমিনাস শায়াতিন মাইয়াগুসুন আলা, আল্লাহ পাক বলছেন, আর জিন শয়তানের একদল সুলাইমান আলাইহিস সালামের জন্য ডুবুরির কাজ করত। আল্লাহ পাক জিনকেও সুলাইমান আলাইহিস সালামের বশে করে দিয়েছিলেন, তাদের একদল ডুবুরির কাজ করত, পানিতে ডুব দিয়ে মণিমুক্তা উঠিয়ে নিয়ে আসত, এই সেবা করত। ওয়ায়ামালুন আমালান দুনা যালিক, আর এছাড়া অন্য অন্য কাজও করত, যা ইচ্ছা তাই। জিনকে আদেশ করতেন সুলাইমান আলাইহিস সালাম, আর জিনেরা তা করত। ওয়াকুন্না লাহুম হাফেজিন, আর আমি তাদের সুরক্ষাকারী। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামকে। আইয়ুব আলাইহিস সালাম যখন অনেক সুখ স্বাচ্ছন্দ্যের পরে অসুস্থ হয়ে পড়লেন, মারাত্মক ব্যাধি ছিল, কিন্তু সেই ব্যাধি সম্পর্কে যেমন ইসরায়েলি বর্ণনার ভিত্তি করে অনেক গালগল্প শোনানো হয়েছে, যে এমন রোগ হয়েছিল যে শরীরে পোকা হয়ে গেছিল ইত্যাদি, এসব কথা ভিত্তিহীন কথা, কোনো সহিসূত্রে প্রমাণিত নয়। আল্লাহ পাক প্রত্যেক যুগে নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সকল মানুষের ওপর প্রত্যেক যুগে নবীকে আল্লাহ পাক রবের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে নবীকে এত লাঞ্ছিত অপদস্থ করে একেবারে শরীরে পোকা হয়ে যাবে, এটা অবাস্তব কথা, আর কোনো সহি সনদ দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এসব কল্পিত কথা, আর ইহুদি নাসাদের কিতাবের কথা আমাদের প্রচার করার কোনো প্রয়োজন করে না, যা বক্তারা করে থাকে। তবে মারাত্মক ব্যাধি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন এ ব্যাধি ছিল তাও কোরআন হাদিসে স্পষ্ট করা হয়নি। সুতরাং সেটা 18 বছর ছিল না কয়েক বছর ছিল, এই সম্পর্কেও তাফসিরকারদের দ্বিমত রয়েছে। যাই হোক, কিছু সময় ধরে তা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধনজন ছেলেদের তাদেরকেও নিয়ে নিয়েছিলেন, এসব বিপদ তার উপর এসেছিল। আল্লাহ পাক বলছেন যে তিনি এক সময় দোয়া করলেন, আন্নি মাসানি আদুর্রু, এই ছিল ছোট্ট দোয়া আইয়ুব আলাইহিস সালামের, আন্নি মাসানি আদুর্রু, হে আল্লাহ আমাকে রোগ স্পর্শ করেছে, আমি ব্যাধিগ্রস্ত হয়েছি। ওয়ান তা আরহামুর রাহিমিন, আর তুমি সমস্ত দয়ালুদের অধিক দয়াবান, এতটাই যথেষ্ট। আল্লাহ তুমি সবচাইতে বেশি দয়াবান, আমার মা বাপ আপনজন সবার চাইতে বেশি দয়াবান, আর আমি ব্যাধিগ্রস্ত হয়েছি, সুতরাং তুমি দয়া করো। আম্বিয়া রসুলগণের দোয়ায় কোনো জায়গায় ভায়া ধরা হয়েছে, ওসিলা দিয়ে দোয়া করা হয়েছে? কোথাও নেই। তাহলে এই ওসিলা নবীর ওসিলা ধরে, পীরের ওসিলা ধরে, বুজুর্গের ওসিলা ধরে দোয়া করা, এটা ভ্রান্ত তরিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা আল্লাহু, তখন আইয়ুব আলাইহিস সালামের দোয়া আমি কবুল করলাম, ফাকাশাফনা বিহি মিন দুররিন, যা রোগ ছিল তা আমি দূর করে দিলাম, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, আর তাকে আমি দান করলাম তার পরিবার, তার স্ত্রী আল্লাহ পাক দান করলেন, যারা হয়তো চলে গেছিল অথবা উত্তম দান করলেন, আর যে ছেলে মেয়েরা মারা গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে দান করলেন, মানে আল্লাহ পাক তাদেরকে আবার জীবন দিয়ে দিলেন, একটি রেওয়ায়ত। আর একটি রেওয়ায়ত রয়েছে যে না, যারা মারা গিয়েছিল গিয়েছিল, কিন্তু তারপরে আল্লাহ পাক দীর্ঘ সময় দিলেন আর ছেলে মেয়ে জন্মালো, আর সেগুলি আগের চাইতে ভালো হইল, আল্লাহ পাক উত্তম বিকল্প দিলেন, সেটাও হতে পারে। অমিসলাহু মাহমুদ, তাদের মতো আরো তাদের সাথে রহমত আমিনা, এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ছিল। অজিকর আলীল আবেদিন, আর এবাদত গুজারদের জন্য এতে স্মারক রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া ইসমাইল ওয়া ইদ্রিস ওয়া জুলকিফল, আর স্মরণ করো ইসমাইল ইদ্রিস আল জুলকিফলকে, কুল্লু মিনাস সাবেরিন, এরা সকলে বড় ধৈর্যশীল ছিলেন এবং তারা সকলে নবী ছিলেন। ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা, এবং তাদেরকে আমি আমার রহমতে প্রবিষ্ট করেছি, তার মানে তাদেরকে নবুয়ত দিয়েছি। ইন্নাহুম মিনাস সালেহিন, তারা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়া জান্নুন, আর মাছওয়ালা নবীর কথা স্মরণ করো, ইজাহাবা মোগাজিবান, যখন তিনি রাগ করে, জাতির উপর রাগ করে চলে গেছিলেন গ্রাম থেকে, আর ধারণা তার ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ধরবেন না, আল্লাহ নাকদির আল আলিহি, আমি তার উপর সক্ষম হব না, মানে আমি তাকে পকড়াও করব না, এটি একটি অর্থ। এই আকিদা বিশ্বাস ছিল না, কারণ এটা তো কুফুরি কথা হবে যে আল্লাহ পাক তাকে ধরতে পারবেন না। আল্লাহ নাকদির আলিহে শাব্দিক অর্থ যে আমি আল্লাহ তার উপর ক্ষমতাবান নই, এটা নয় অর্থ, কারণ এটা কুফুরি। কেউ যদি বলে আমার উপর আল্লাহ পাক ক্ষমতাবান নন, তাহলে এটা কুফুরি কথা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং আমাদের ভালো কাজের তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরাফতুল্লাহা রাব্বি আশরাকান নূরু বি কলবি মালা আল বিশরু হায়াতি মুল আগা আল্লাহু দারবি ইয়া লাসাদি ওয়া হানাই ইয়া লাফাউজি ওয়া আলাই عيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন, আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপ রোড, বার্মিংহাম UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096340102414192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। ইমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাসমূহ কি? শেখ হারুন হোসেন, একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম 40 হাদিস গ্রন্থের ধারাবাহিক দারসমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস কাল রাত 10:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়।